بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে والضحى শপথ পূর্বাহ্নের والليل اذا سجى শপথ রজনীর যখন উয়া হয় নিঝুম ما ودعك ربك وما قلى তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নাই এবং তোমার প্রতি বিরূপ হন নাই وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى তোমার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয় وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى অচিরেই তোমার প্রতিপালক তোমাকে অনুগ্রহ দান করিবেন আর তুমি সন্তুষ্ট হইবে أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى তিনি কি তোমাকে ইয়াতিম অবস্থায় পান নাই আর তোমাকে আশ্রয় দান করেন নাই وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى তিনি তোমাকে পাইলেন পথ সম্পর্কে অনবহিত অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى তিনি তোমাকে পাইলেন নিঃস্ব অবস্থায় অতঃপর অভাব মুক্ত করিলেন فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ সুতরাং তুমি ইয়াতিমের প্রতি কঠোর হইও না এবং প্রার্থীকে ভৎসনা করিও না তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা জানাইয়া দাও।